শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী দিমান প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। যৌতুক নিয়ে করলি বিয়া হালাল হারাম না চিনিলে, যৌতুক নিয়ে করলি বিয়া হালাল হারাম না চিনিলে। নবী বলে ওদের সাথে, নবী বলে ওদের সাথে আত্মীয় করো না। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী ডিমান প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা, যৌতুক প্রথা সর্বনাশা কেড়ে নিল বুকের আশা। কত মায়ের জীবন গেল, কত বোনের জীবন গেল যৌতুকের দায়। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে। পরের টাকাই করবে বাড়ি, পরের টাকাই কিনবে গাড়ি, কিনবে ভিসিআর। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। কত হাজি গাজি মুলবি মুন্সি কেউ ছাড়ল না যৌতুক লুবি। কত হাজি গাজি মুলবি মুন্সি কেউ ছাড়ল না যৌতুক লুবি। সবাই পড়ল মরণ ফাঁদে, সবাই পড়ল মরণ ফাঁদে যৌতুকের দায়। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। বলেছেন নবী ডিমান প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় নাই মান।